আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26 ডিসেম্বর 2019 রাত্রি, আগামীকাল কি বার? বৃহস্পতিবার। এই আগামীকাল সকালের দিকে আমাদের দেশে অবশ্য মোটামুটি 10টার দিকে সূর্যগ্রহণ লাগবে, যে সূর্যগ্রহণ খুবই বিরল বলে জানা গেছে। এবং যদি দেখা যায় সেই সূর্যগ্রহণ, সূর্যের দিকে তাকানো হয় খালি চোখে অথবা চশমা চোখে, চোখের ক্ষতি হতে পারে। তো এই হিসাবে আমরা এই সূর্যগ্রহণ সম্পর্কে দু চারটি কথা বলব। প্রথমত, সূর্যগ্রহণ কেন হয়, কিভাবে হয়, এ কথা আপনারা জানেন। সূর্যগ্রহণ কিভাবে হয়, চাঁদ সূর্য যে আকাশে রয়েছে, তো এই পরিক্রমার সময়ে চাঁদ যখন সূর্যের সামনে এসে যায়, মানে এই যে সূর্য, চাঁদটা এইভাবে এসে গেল কোথায়, সূর্যের বরাবর এইভাবে দিনের বেলায়। আপনারা জানেন দিনের বেলায় চাঁদ থাকে, তাই না? রাতের বেলায় চাঁদ দেখা যায়, দিনের বেলায় কখনো কখনো দেখা যায়, দিনের বেলা তো চাঁদ থাকে। তো চাঁদটা এসে সূর্যকে আড়াল করে, কোনো সময় আংশিক করে, কোনো সময় বলয় বলয়ের মতো করে, বলয় গ্রাস হয়, আর কোনো সময় পূর্ণ গ্রাস হয়, পূর্ণটাই ঢেকে নেয়। মানে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদটা এসে যায়, ফলে সূর্যটাকে আড়াল করে, আর সূর্যের আলো পৃথিবীর বুকে পৌঁছতে দেয় না, তখন এটা অন্ধকার হয়ে যায় এবং আকাশে তারাও দেখা যায়, রাতের মতো হয়ে যায়। তো এই হলো সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ কি করে হয়? চন্দ্রগ্রহণ হয় সূর্য এবং চাঁদের মাঝখানে, কে এসে যায়, পৃথিবী। পৃথিবী এসে গেলে তখন পৃথিবীর ছায়া গিয়ে চাঁদে পড়ে, ফলে আমরা কি বলি, চন্দ্রগ্রহণ হয়েছে। শরীয়তে যেটা হয়েছে সেটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ তাআলার নিদর্শন। যে নিদর্শন দেখিয়ে তিনি বান্দাদেরকে কি দেখান, তার কুদরত, তার শক্তি, মহাশক্তি, এবং তার আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়, বান্দাদের জন্য ভয়, যে এমন এক সময় আসছে যে সূর্য তখন নিষ্প্রভ হয়ে যাবে, কখন, কিয়ামতের সময়ে ইত্যাদি। তো আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় যে এজা উরিফাস সাবাব বাতালাল আজাব, তার মানে আমরা যখন কারণ জানতে পেরেছি তখন আমাদের যে আশ্চর্য বোধ, অবাক হওয়া, এটা আমরা কি হয়ে গেছি, আমরা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে। সুতরাং আমরা বিশেষ করে মুসলমানরা, মুসলমানদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এটা ভয় প্রদর্শন হচ্ছে, আল্লাহর নিদর্শন, সেটা করা উচিত ছিল, কিন্তু হালকা হয়ে গেছে। তো সেটা যেন না হয়, যেভাবে হাদিসে এসেছে সেইভাবে যেন আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে গ্রহণ করি, এবং যা করতে বলা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, তা যেন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। প্রথমত, সূর্যগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের সময় সালাতুল কুসুফ অল খুসুফ বা চন্দ্র ও সূর্যগ্রহণের নামাজ কিভাবে পড়তে হয়, এই গ্রহণের সময়ে নামাজ পড়তে হয়। তো নামাজ কিভাবে পড়তে হয়, চার রুকুতে দু রাকাত সুন্নাতে মুয়াক্কাদা। নামাজটা কি নামাজ, সুন্নাতে মুয়াক্কাদা। ক রাকাত পড়তে হয় দু রাকাত, রুকু কয়টা হবে, চারটা, মানে প্রত্যেক রাকাতে দুটো করে রুকু হবে। এই নামাজের নিয়মটা জেনে নেন। চন্দ্রে অথবা সূর্যে গ্রহণ লাগা শুরু হলে আস সালাতু জামিয়া, মসজিদে আজান হবে, কি বলে, আস সালাতু জামিয়া, এর পুরো আজান না, মানে শুধু সালাতু জামিয়া বলা হবে। আর ওইভাবে এই শব্দ দিয়ে আহ্বান করে লোকেদেরকে ডাকা হবে মসজিদের দিকে, মহিলারা, মহিলাদের ব্যবস্থা থাকলে মহিলারাও মসজিদে এসে নামাজ পড়বে। জামাতে কাতার বাঁধা হলে ইমাম সাহেব নামাজ শুরু করবেন, সশব্দে সুরা ফাতেহার পর লম্বা কেরাত করবেন, কারণ সূর্য গ্রহণ যতক্ষণ থাকবে, চন্দ্রগ্রহণ যতক্ষণ থাকবে, ততক্ষণ কি করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার। তারপর রুকুতে যাবেন, লম্বা কেরাত করার পর ইমাম সাহেব রুকুতে যাবেন, লম্বা রুকু থেকে মাথা তুলে পুনরায় বুকে হাত রেখে সুরা ফাতেহা পড়ে, আবার সুরা ফাতেহা পড়ে আবার পূর্বাপেক্ষা কম লম্বা কেরাত করবেন, আগে যতটা লম্বা করেছেন তার থেকে কম। অতঃপর দ্বিতীয়বার অপেক্ষাকৃত কম লম্বা রুকু করে বাকি রাকাত সাধারণ নামাজের মতো শেষ করে, সাধারণ নামাজ মানে সেজদা যেভাবে করতে হয়, তারপরে দুই সেজদার মাঝখানে বৈঠক ইত্যাদি বলে আবার দাঁড়াবেন। তারপর অনুরূপ দ্বিতীয়বার কেরাত ওই দুবার রুকু করে নামাজ সম্পন্ন করবেন। মাঝে ব্যাপারটা বুঝতে পেরেছেন? প্রথম রাকাত দুটো রুকু, দ্বিতীয় রাকাতেও দুটো রুকু। এই নামাজের সিজদাও খুব লম্বা হবে, প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাত অপেক্ষাকৃত ছোট হবে। মুক্তাদিরা যে নিয়মে ইমামের অনুসরণ করতে হয় সেই নিয়মে অনুসরণ করবে। এই নামাজ এত লম্বা হওয়া উচিত যে যেন নামাজ শেষ হয়ে দেখা যায় সূর্য বা চন্দ্রের গ্রহণ ছেড়ে গেছে। চিন্তা করেন, তার মানে প্রায় দু ঘন্টা থাকবে গ্রহণ, তো দু ঘন্টা যেন আমাদের উচিত হলো যে নামাজে আমরা যেন এ থাকি, নিরত থাকি। অবশ্যই এর মাঝে খোতবাও আছে, ইমাম সাহেব খোতবা দেবেন, এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সম্পর্কে বলবেন। আর আমরা জানি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন, কারো মরণের জন্য অথবা কারো জন্মের জন্য হয় না। যেদিনে সূর্যগ্রহণ হয়েছিল ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিমের জন্ম হয়েছিল, তো জন্মের জন্য সূর্যগ্রহণ হয় না। আর কারো মৃত্যুর জন্য যা বিশাল ঘটনা ঘটেছে তার জন্য সূর্যগ্রহণ লেগেছে না, এসব জন্য না, এটা আল্লাহ নিদর্শন। সুতরাং নামাজ শেষ করে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, হামদ ও সানার পর বলেছিলেন সূর্য চন্দ্রগ্রহণ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের জন্য উভয়ে গ্রহণ লাগে না, অতএব তাতে গ্রহণ লাগতে দেখলে তোমরা আতঙ্কিত হয়ে নামাজে মগ্ন হও। নামাজের সাথে সাথে এই সময় দোয়া করতে হয়, তাকবীর বলতে হয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার তাকবীর বলতে হয়, ইস্তেগফার করতে হয়, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে যেন আমরা ভয়ে আছি আতঙ্কে আছি, তাই না? সাদকা করতে হয়, যদি গরিব মিসকিন থাকে সেই সময় কি করতে হয়, সাদকা করতে হয়, এগুলো মুস্তাহাব। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অন্যতম বড় নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের জন্য উভয়ে গ্রহণ লাগে না, অতএব তাতে গ্রহণ লাগতে দেখলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর তকবীর পড়ো, সাদকা করো এবং নামাজ পড়ো। বুখারি মুসলিমের হাদিস। অন্য এক বর্ণনায় আছে তোমরা আতঙ্কিত হয়ে আল্লাহর জিকির দোয়া ও ইস্তেগফারে মগ্ন হও। এই সময়ে কীতদাস মুক্ত করার কথাও আছে, তো কীতদাস তো আমাদের কাছে নেই, সুতরাং এই ব্যাপারটা নেই। আর একটা আছে, সেটা হচ্ছে কবরের আজাব থেকে পানাহ চাওয়া, কারণ কবরও আমাদের কাছে বিশাল জিনিস। আমরা কোনো মানুষ মারা গেলে বুঝতে পারি, কিন্তু যাদের ঈমান নেই তারা অবশ্য কিছুই তাদের মনে কিছুই হবে না। হাতে ধরে ঘুরে রাখি তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। হাতে ধরে ঘুরে রাখছি কিন্তু কোনো ভয় নেই, যেন এটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। তো কবরের আজাব থেকে, যেহেতু আজাব হবে কবরে, কবর চেপে ধরবে, কবরে বিভিন্ন রকমের শাস্তি আছে, সেই কবরের আজাব থেকে পানাহ চাইতে বলা হয়েছে, যেন আমরা পানাহ চাই। হ্যাঁ হিরণ, কবরের আজাব থেকে আপনি সারাদিনের ভিতরে কখনো পানাহ চান? কোন সময়? প্রত্যেক নামাজের দোয়ায়ে মাসুরা, যেটাকে অনেক আলেম বলেছেন, ওলামা বলেছেন যে ওয়াজেব দোয়ায়ে মাসুরা, অন্য কিছু পড়েন না পড়েন দুরুদের পরে এইটা পড়তে হবে, চারটা জিনিস থেকে পানাহ চাইতে হবে, ঠিক আছে? কারো যদি এবার মশলা দুই রুকুর একটিও ছুটে যায়, মনে করুন পরে এলো, দুটো রুকু তো নামাজ চলছে কিন্তু আগে একটা রুকু ছুটে গেছে, একটা রুকু পেয়েছে, তার রাকাতটা অগ্রণ্য হবে না হবে না? হ্যাঁ, দুটো রুকুর মধ্যে একটা রুকু পায়নি, রাকাতটা অগ্রণ্য হবে না হবে না? এখন এক রাকাতে দুটো সিজদা আছে, আপনি একটা সিজদা দিয়েছেন একটা সিজদা দেননি, রাকাতটা হবে না হবে না? হবে না। তেমনি রুকু দুটো হলে পরে একটা রুকু বাদ গেলে রুকুন তো রুকু তো রুকুন, তাই না? আপনার রাকাতটা গণ্য হবে না। এক রুকু পেলেও আপনি ইমামের সাথে বাকিটা পড়বেন, এক রাকাত আপনি আবার উঠে কাজা করে নেবেন, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, জামাতের নামাজ এটা এক এক পড়া যাবে? যদি আপনার এলাকায় জামাত না হয়, আপনার মসজিদে যদি ইমাম সাহেব নামাজ না পড়ে বা ইমাম না থাকে, তাহলে আপনি বাড়িতে বা মসজিদে এসে পড়তে পারেন না? পারেন না, একা একা পড়তে পারেন, বাড়িতে ছেলে মেয়ে নিয়ে মহিলাদেরকে নিয়ে পড়তে পারেন। মেয়েরা বাড়িতে যদি মেয়েদেরকে নিয়ে কেউ ইমামতি করে নামাজ পড়ে তাহলে পড়তে পারে, আর না হয় একা যদি মহিলা থাকে তো বাড়িতে একাই মহিলা নামাজ পড়তে পারে। আর মসজিদে ব্যবস্থা থাকলে, জামাতের ব্যবস্থা থাকলে, জামাতে গিয়ে মেয়েদেরও নামাজ পড়া কি উত্তম, মেয়েদেরও নামাজ পড়া হচ্ছে উত্তম। বেশ, পূর্বেই বলা হয়েছে চন্দ্রগ্রহণ আগে বলেছি সুন্নতে মুয়াক্কাদা, কিন্তু এর তুলনায় যে নামাজের গুরুত্ব বেশি সেই নামাজের সময়ে, এই নামাজের সময় হলে অধিক গুরুত্বপূর্ণ নামাজই পড়তে হবে। যেমন কালকে সকালে সূর্যগ্রহণ, যদি ঈদের দিন হতো কালকে তাহলে সাধারণত সূর্যগ্রহণ অমাবস্যার রাতে হয় না, অমাবস্যার সময়ে হয়। অমাবস্যার সময়ে হয়, এখন বলা হয়েছে মশলাতে যদি ঈদের দিনে হয় তাহলে ঈদের নামাজ পড়বেন না সূর্যগ্রহণের নামাজ পড়বেন? ঈদের নামাজ বেশি গুরুত্ব, তাই না? ঈদের নামাজ পড়তে হবে। জুমার সময়ে মনে করেন সূর্যগ্রহণ হচ্ছে, তাহলে আপনি জুমার নামাজ পড়বেন? তো বলতেই হবে না, জুমার নামাজ তো ফরজ, তাই না? অবশ্যই জুমার নামাজ পড়তে হবে। তারাবির সময় যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে কোন নামাজটা পড়তে হবে? তারাবির নামাজ না চন্দ্রগ্রহণের নামাজ? তারাবির নামাজ, ঠিক আছে। কিন্তু তাহাজ্জুদের সময় যদি হয় তাহলে আপনি চন্দ্রগ্রহণের গুরুত্বটা বেশি, চন্দ্রগ্রহণটা আপনি পড়বেন, সুন্নত, এটাও সুন্নত, ওটাও আপনার নফল, তাই না? তখন চন্দ্রগ্রহণটা পড়বেন। নিষিদ্ধ সময়ের মধ্যে যেমন ফজর ও আসরের পর গ্রহণ লাগলেও ওই নামাজ পড়া যায়। আপনি আসরের পর দেখছেন সূর্যগ্রহণ লেগেছে, তখন এইসব আসরের পর তো নামাজ নিষেধ, পড়বেন না, এটা কারণ ঘটিত নামাজ, কারণ ঘটিত নামাজ নিষিদ্ধ সময়েও। আচ্ছা, নামাজ নিষিদ্ধ বলি, এটা কোন নামাজ নিষিদ্ধ? নফল নামাজ, নফল নামাজ। কিন্তু নিষিদ্ধ সময়ে কারণ ঘটিত নামাজ পড়া যাবে। যেমন আপনি কি বলে ফজরের পর আর আর মানে নামাজ নেই, ফজরের নামাজের পর আর নামাজ আছে নফল নাই, কিন্তু আপনি আপনার মসজিদে এসে কোরআন পড়বেন, দিয়ে উজু করে মসজিদে এলেন ফজরের পরে, তো আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন না? পড়বেন না, তখন এটা কারণ ঘটিত নামাজ, তখন নিষিদ্ধ সময় দেখার দরকার নেই। সূর্য ওঠার সময় অনেকে আবার ফরজ নামাজে পড়ে না, বলছে খানিক উঠে যাক তারপরে, না না না, এই সূর্য ওঠার সময় ডোবার সময় নামাজ নিষিদ্ধ নয়। কোন নামাজ? ফরজ নামাজ নিষিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি সূর্য ডোবার আগে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল। তার মানে কি? সূর্য ডোবা অবস্থাতেও নামাজ পড়তে হবে, ফরজ নামাজ দেরি করা যাবে না। তেমনি সূর্য ওঠার, সূর্য ওঠার আগে তো আসর, কিসের? ফজরের নামাজ। সূর্য ওঠার আগে যদি ফজরের নামাজ এক রাকাত পেল তা সে ফজর পেয়ে গেল, আর সূর্য ডোবার আগে যদি এক রাকাত পেল তাহলে আসরের নামাজ পেয়ে গেল। আসলে বুঝতে পাচ্ছেন তো? এই হলো কথা, বোঝা গেল যে নফল নামাজ নিষেধ, কিন্তু এটা হচ্ছে কারণ ঘটিত নামাজ, এটা পড়া যাবে। যেমন নামাজের পরও গ্রহণ যদি বাকি থাকে তাহলে দ্বিতীয়বার ওই নামাজ পড়া বিধি হয় না, যে এখনো আছে চল আবার পড়ি নামাজ, না দরকার নেই, একবার পড়েছেন এবারে ইস্তেগফার করুন, দোয়া করুন, ইত্যাদি ইত্যাদি। বেশ, ফরজ নামাজের সময় এসে গেলে ওই নামাজ হালকা করে পড়তে হবে। মনে করুন এগারোটার দিকে বা এগারোটার দিকে গ্রহণ লেগেছে, আপনি যদি লম্বা করে পড়েন তো আপনার জোহরের নামাজ দেরি হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে হালকা করে পড়ে নিতে হবে। গ্রহণ প্রত্যক্ষ না করা পর্যন্ত কেবল পঞ্জিকার হিসাবের উপর নির্ভর করে ওই নামাজ পড়া বিধেয় নয়। বুঝতে পারলেন? পঞ্জিকাতে লেখা আছে সূর্যগ্রহণ হবে কিন্তু দেখতে পেলেন না, তো না দেখতে পেলে আপনার জন্য নামাজ কি বিধেয় নয়। মানে আকাশে মেঘ আছে তো আপনি দেখতে পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে ওলামারা বলছেন নামাজ বিধেয় নয়, দেখবেন তারপরে আপনি পড়বেন। অনুরূপ বিধেয় নয় গ্রহণ দৃশ্য না হলে, মানে ওই দৃশ্য না হলে বলতে মেঘ আছে, আর পঞ্জিকাতে লেখা আছে পঞ্জিকার উপর নির্ভর করে। আর জেনে রাখবেন যে সারা পৃথিবীতে একই রকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না, কোথাও পূর্ণগ্রাস, কোথাও আংশিক গ্রাস, কোথাও বলয়গ্রাস ইত্যাদি হয়ে থাকে। আচ্ছা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ছাড়া কি এরকম কোনো নামাজ অন্য সময় পড়া যায়? সাহাবীদের থেকে বর্ণিত আছে ভূমিকম্প, ঝড়, নিরবচ্ছিন্ন বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময়ও গ্রহণের মতো নামাজ পড়ার কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, হুজাইফা সাহাবী কর্তৃক বর্ণিত আছে। অতএব সাহাবীদের এই সুন্নাত আপনারা পালন করতে পারেন। ভূমিকম্প হচ্ছে ঘন ঘন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, হয় না? হয় না মাঝে মাঝে? তো তখন এইভাবেই সূর্যগ্রহণের মতো নামাজ পড়তে পারবেন। এবার চলুন সূর্যগ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় যে কথা আছে, বিভিন্ন কথা বলে কি বলে, চাঁদ কার কাছে ধান ধার করেছিল নাকি দিতে পারেনি তার জন্য গ্রাস করে, তারপর আরো কত রকম কথা বলা হয়। এগুলো হচ্ছে ওই যে ওই বুড়িদের গল্প, চাঁদে চাঁদে বুড়ি আছে কুল গাছের নিচে বা বড়ই গাছের নিচে সুতো কাটছে চরকাতে, এরকম গল্প। তো কিছু গল্প আছে যে গল্পগুলো প্রচলিত, এই করতে নেই ওই করতে নেই, এগুলো কিন্তু যেমন বলা হয় যে এই সময়ে কোনো কিছু খেতে হয় না, সূর্যগ্রহণ হলে বা চন্দ্রগ্রহণ হলে কিছু খাওয়া যাবে না। সূর্যগ্রহণের ১২ ঘন্টা, চন্দ্রগ্রহণের ৯ ঘন্টা আগে নাকি খাবার গ্রহণ করা যায় না। এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হয়। জানি না, আমি অ্যাকচুয়ালি নেই, আমি ফেসবুকে দেখলাম আজকে লিখেছেন একজন যে এই করতে হয়। এই সময় সহবাস করা নিষেধ। এই সময় সহবাস করলে সন্তান নাকি, যদি সন্তান জন্ম নেয় তাহলে বিকলাঙ্গ হয়। গর্ভবতী মায়েরা এ সময় যা করে তার প্রভাব নাকি সন্তানের ওপর পড়ে। মনে করুন সূর্যগ্রহণের সময় কাপড় কাচ্ছে, দিয়ে কাপড়টা নিচুড় দিল, তাহলে বাচ্চাটার দেখা যাবে গায়ে দেহে নিচড় নিচড় দাগ। তারপর ধরুন সবজি কাটছে বা মাংস কাটছে, তো বাচ্চাটার গায়ে দেখা যাবে কাটা দাগ। এটা কি বিজ্ঞানসম্মত? না। আর শরীয়ত এসবের কোনো কথা নেই। অতএব এগুলো খাওয়া খাতে কুসংস্কার বা কুধারণা। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ, নইলে নাকি গর্ভের শিশু বিকলাঙ্গ হয়। এসব ফালতু ধারণা। সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে দুই ধরনের গল্প শুনতে পাওয়া যায়। ওই গ্রহণের সময় যদি জন্ম হয় কোনো বাচ্চা, বলা হয় শিশুটি অসুস্থ হবে, না হয় শিশুটি চালাক হবে, এসব নানা রকম কথা বলা হয়। প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের ক্ষতি হবে। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করতে বলা হলো আগে, তাহলে ওই যে কাটাকাটা দাগ হবে গায়ে, সব কুসংস্কার এবং ভুল বিশ্বাস। এই সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করা, ওই সময় বলে এই সময় শুয়ে থাক, দাঁড়িয়ে থাকবি না। গর্ভবতী মহিলাকে বলা হয় যে শুয়ে থাক। আবার এখানে বলা হচ্ছে কি যে শুয়ে থাকতে নিষেধ করে, ঘুমাতে নিষেধ করে। মানে যে যেমন এলাকাতে, এক এক এলাকাতে এক এক রকম কি আছে, প্রচলিত আছে, এসব ভুল ধারণা। সুতরাং বিজ্ঞান যদি তা সমর্থন না করে তাহলে তা অমূলক ধারণা প্রসূত প্রথা বা কথা। পরন্তু শরীয়তে আছে মনে করে এ কথা বলাও মানা, বলা ও মানা হলে বিদাত। যদি আপনি মনে করেন এটা শরীয়তে আছে তাহলে কি হয়ে যাবে, বিদাত হয়ে যাবে। অবশ্য খালি চোখে গ্রহণ দেখলে চোখ খারাপ হতে পারে, এ কথা বিজ্ঞানসম্মত, বিজ্ঞান নিষেধ করেছে যে খালি, কারণ বিজ্ঞানে সূর্যের সাতটা রং আছে, তাই না, সাতটা রং আছে। আর যখন গ্রহণ লাগে তখন তার বেগুনি রংটা বা বেগুনি রংটা কি হয়, বেশি বিকীর্ণ হয়। তখন এই জন্য যদি তাকান তো চোখের জন্য বেগুনি রংটা হচ্ছে ক্ষতিকর। শুনছি যে আগামীকাল যে সূর্যগ্রহণটা হবে এটা নাকি বিরল, কত বছর পরে হচ্ছে এটা, ১৭২ বছর পর নাকি এটা হচ্ছে, বিরল ধরনের এবং চোখের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং আপনারা কেউ সূর্যের দিকে না চশমা নিয়ে তাকাবেন আর না খালি চোখে তাকাবেন, ঠিক আছে। এই হলো মোটামুটি আজকে কালকে সূর্যগ্রহণ নিয়ে দুটো কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই গ্রহণ দেখে আমরা ঘাবড়ে যাই, আতঙ্কিত হই। এ নয় যে মজা দেখব, অন্ধকার হবে, তারা দেখতে পাবো, এই যে মনের ভেতরে একটা খুশি থাকে এটা কোনো খুশির বিষয় না, এটা হচ্ছে আতঙ্কের বিষয়, এটা হচ্ছে নিদর্শনের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সূর্যগ্রহণের সময়টা কাটাবার নির্দেশ দিয়েছেন সেই হিসাবেই, সেইভাবেই যেন আমরা কাটাতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।